আপনাদের এরকম ছিল না? কথাটা জিজ্ঞেস করলাম পুরস্কারের ব্যাপারটা, পুরস্কার বলতে বলতে তিরস্কার সব বেসে গেল, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 অনেকগুলো পুরস্কার। এখন প্রশ্ন করবো নাকি এমনি বিলিয়ে দেবো? প্রশ্ন করে তারপরে হাত তুলবে না পারে। হ্যাঁ বলুন। চার মজাবের এক মজাবের তাকলিদ করা ফরজ। যদি আব্দুল্লাহ বিন বাস বা তাদের মতো কেয়ার অর্জন করতে পারেন, তাহলে আপনাকে মাজার মান করতে হবে সিদ্ধান্ত। এখন আমরা কোন রাস্তায় মানবো না? আমরা সেই মজাব মানব যে মজার কথা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলে যে সাহাল হাদিস পাবো, সহি হাদিসের মজাব আমার মজাব, সহি হাদিসের মজাবই আমার মজাব। সুতরাং কোন একজন নির্দিষ্ট আলেমের আমরা অনুকরণ করব না, আমরা অনুকরণ করব তার যে সহি হাদিসকে মেনে চলে। আমরা যদি আমাদের নিজস্ব সত্যি পাবলিকে তো জ্ঞান নেই সহি না সহি, কিন্তু যখন আমি জানবো যে একজন বড় আলেম বলছেন হাদিসটা জয়ীফ, তখন সেটাকে ছেড়ে দিয়ে যদিও আমাদের মজাবের খেলাফ সহি হাদিসটা মানবো। উদাহরণস্বরূপ বুকে হাত বাঁধবেন না নাভির নিচে হাত বাঁধবেন? যদি আপনি নিচে নাভির নিচে হাত বাঁধা অভ্যস্ত হন, পরবর্তীকালে আপনি জানলেন একজন বড় আলেম বলছেন যে হাদিস সহি না, সহি হাদিস হল বুকের ওপর হাত বাঁধা, তখন আপনার মজাবে আছে বলে আপনি নাভির নিচেই হাত বেঁধে থাকবেন, তাহলে ওই বিড়াল বেঁধে ভাত খাওয়ার মতো হলো। সুতরাং ওটা না করে আপনি যখন শুনলেন যে সহি হাদিসে আছে বুকের উপর হাত বাঁধতে হবে, বাস আপনি মেনে নিলেন, চাহে আপনি ইবনে ওসাইমিনের মতো হন চাই না হন, ইবনে ওসাইমিনের মতো মুজতাহিদ তো আলাদা কথা, কিন্তু আপনি পাবলিক হয়ে কি করবেন? পাবলিক হয়ে উচিত হলে আপনার জ্ঞান ব্যবহার করে আপনি দেখবেন যে বড় আলেম কি, তখন তার মতে তার সহি হাদিসটাকে আপনি গ্রহণ করবেন, আর এটাই হবে উচিত। হাদিসকে মেনে নয় হচ্ছে উচিত। বেশ, আপনারা সবাই মোবাইল অন করুন। কি সবাই নাকি সবাই মোবাইলই মোবাইলই মোবাইলই যাদের আছে মোবাইলই বলুন। আমার প্রশ্ন হচ্ছে তেত্রিশটা দলকে শুধু মুসলমানের মধ্যে নাকি ইহুদি বৌদ্ধ খ্রিস্টান তাদেরকে নিয়ে? আর আমাকে একজন বললো, আমি বললাম যে আমাদের দেশে মাঠা এগুলি ফিরকা এগুলি দল, উনি বললো যে না এগুলি দল না এগুলি ফিরকা না, এগুলি একই ফিরকাগুলি হচ্ছে যেমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হিন্দু না আসলে ফিরকাটা কি? ফিরকা তিয়াত্তর দল ভাগ হবে মুসলমান, ইহুদিরা ভাগ হয়েছে 71 দল, খ্রিস্টানরা ভাগ হয়েছে 72 দল, আর আমার মুসলমান আমার উম্মত মানে মুসলমানরা ভাগ হবে কত? 73 দল। এটা মুসলমানদের ভিতরকার ফিরকা, শুধু মুসলমান। এবার যদি বলেন যে হুজুর হানাফি সাফি মালিকে হাম্বুলি এটা কি এক একটা ফিরকা, সেটা আলাদা কথা, এটা ফিরকার মধ্যে পড়ে না পড়ে না। আমরা জানি হানাফি সাফি মালিকে হাম্বুলি একটা ফিরকা, আর এই ফিরকার নাম হচ্ছে ফিরকা নাজিয়া। তবে শর্ত হলো যে তাদের মধ্যে তাসুব বা তাকলিদ অন্ধ তাকলিদ থাকলে হবে না। মজাব মানার সাথে সাথে তারা যখন আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা মেনে নিয়েছে, তো তারা আহলে সুন্নাহ জামার মধ্যে পড়ে, আহলে সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে সামিল, এই জন্য এটা একটা ফিরকা। বুঝতে পেরেছেন? আহলে সুন্নাহ ওয়াল জামা ছাড়া বাকি সব ভ্রষ্ট ফিরকা। কথা পরিষ্কার হলো? হ্যাঁ। এবার চলুন মোবাইলে যাদের আছে নম্বর, ওই যে কি ওটা কি বলে আপনার 10 রিয়ালের রসিদ আসবে, নম্বর লাগান নেই নাকি কারো মোবাইলে? রিচার্জ মোবাইল নেই কারো কাছে? কজন আছে মোবাইলে হাত তুলুন, মোবাইলে কজন আছে হাত তুলুন। তা তো খুব সহজ হয়ে গেল। বেশ অন করুন, আমি বলছি নম্বর আপনি ঢুকিয়ে নেন, যার আগে নম্বর চলে আসবে তার হয়ে যাবে 10,000। কথাটা বুঝেন না? বলবো কথা বললেন আপনারা 8 2 1 0 5 8 2 0075323 4 যার এসে গেছে তার হয়ে গেছে। হয়নি আবার বলবো, আবার বলবো